এই ছোট বাচ্চারা সামনে এসো, তোমাদের যদি নম্বর আসে উত্তর প্রশ্ন তোমাদের মতোই করবো, কঠিন করবো না। দুশো তেরো আছে, 213 নেই কে দেখে ওকে, আমি একটা প্রশ্ন করছি উত্তর দিতে হবে, নবে পুরস্কার আছে পুরস্কার করবে ওকে। এই পৃথিবীতে প্রেরিত সর্বপ্রথম রাসূল কে, সর্বপ্রথম রাসূলের নাম কি? রাসূল প্রথম রাসূল নাম যাও চলে গেল, প্রথম রাসূল নূহ আলাইহিসসালাম, নবী আদম, নম্বর 38 নেই, নম্বর 13 নম্বর 13 সারাস্তা আসার নম্বর 13 নেই, নম্বর 153 নেই, নম্বর 27 নাকি? প্রশ্ন করবো যে হাত তুলে সে বলবে, কোনটা করবো? এতে সম্পর্কে অনেক লোক চলে গেছে, হাত তোলাই ভালো, কি করবো বলুন তো? তাহলে আমাকে সে এখতিয়ার করবে না, চেয়ারটা নেই, ঠিক আছে হাত তুলবে, তাহলে ছেড়ে দেন, দরকার নেই, অনেক সময় নষ্ট হয়ে পাবো না, ইমেজ জ্বালানো। আপনার প্রশ্নের উত্তর না দিয়ে হাত তুললেন, সে যাকে বলতে বলবেন তিনি বলবেন এবং তিনি পুরস্কার পাবেন, একবার পুরস্কার পেলে দ্বিতীয়বার আর হাত তুলবেন না ওকে। প্রথম প্রশ্ন, যারা বেশি কোরআন পড়েন আপনি সামনে বলতে পারবেন, কোরআন মাজিদের সবচেয়ে কোন নবীর নাম বেশি উল্লেখিত হয়েছে? হাত তুলেন আগে, কোন নবীর নাম সবচেয়ে বেশি উল্লেখিত হয়েছে? ঈসা, মূসা আলাইহিস সালাম, আবরু এসো আরবান মধ্যে প্রথম, এই যে আইয়া কাল্লা বারাকাল্লাহ ফিক, তোমরা সামনে থেকে বসো, তোমরা বসো, তোমরা বসো বসো। কোন তিন ব্যক্তি, যে তিন ব্যক্তির জন্য সর্বশ্রেষ্ঠ ফেরেশতা বদদোয়া করেছেন আর সর্বশ্রেষ্ঠ নবী আমিন বলেছেন, আপ বলেন যে দরুদ পড়ে না, রমজান মাস হয়ে যে কোরআন খাতা মা পায় না, এবার একটা সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের প্রশ্ন, এমন কোন জিনিস যেটা আপনার কিন্তু আপনি ছাড়া অন্যে ব্যবহার করে বেশি? হাত তোলেন, এমন কোন জিনিস আপনার নাম আপনি ব্যবহার করেন না? মাগরো এবার ছোট বাচ্চা থেকে প্রশ্ন, ছোট বাচ্চারা আছে সবাই, ছোট বাচ্চারা এমন কোন জিনিস যে সব জিনিস খায় কিন্তু পানি খেলে মারা যায়? আগুন, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, দুটো চোখ, কোন দুটো চোখ? আর তোমার আগে হ্যাঁ বলুন, কোন দুটো চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না? আর আল্লাহর জন্য যে চোখ কান্দে, আর একটা কোন চোখ? দেখেন চোখের কাজ সব থেকে গুরুত্বপূর্ণ কি? চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? কোরআন থেকেও গুরুত্বপূর্ণ আছে, কোরআন পড়াটা গুরুত্ব কতটা নয় যতটা তার গুরুত্ব আছে, পারবেন না? বুঝে যান, অন্য প্রশ্ন, অন্য প্রশ্ন, দুনিয়া নিয়ামত বহু আছে, তার মধ্যে দুটো নিয়ামতের ব্যাপারে মানুষ অবহেলা প্রদর্শন করে, সেই দুটি নিয়ামত কি? আপনি আবার হাত তুলতে পারবেন না, কারণ পাননি পুরস্কার, পুরস্কার পাবেন না, সে হাত তুলতে পারবে। দুটো নিয়ামতের ব্যাপারে মানুষ অবহেলা প্রদর্শন করে, সেই দুটো নিয়ামত কি? হ্যাঁ কি কি? তিন সময়ে মিথ্যা কথা বলা বৈধ, কোন কোন সময়? তিন সময় মিথ্যা কথা বলা বৈধ আসে, ওদের বলো স্ত্রী লাগে ভালোবাসার জন্য, আর যদি একটা জিনিস আন যা তার খুশ করার জন্য হলো হলো বাস, আর দ্বিতীয় আত্মসমুদান কি? এক হলো স্বামী স্ত্রীর প্রেম বাড়ানোর জন্য আত্মসে মিথ্যা করে বলতে পারে, যে সমুদ্রের পানি বরাবর ভালোবাসি ইত্যাদি, দোকান দেওয়া দেওয়ার জন্য, যান বাঁচানোর জন্য, যান বাঁচানোর জন্য মিথ্যা বলা যায়? যে লাইনে চলছেন সেই লাইনটা চলুন, যান বাঁচানোর তো সব জ্বালা থাকে, সব আছে, সব হালাল, সোর হালাল। দেখবো আচ্ছা, কে বলতে পারবো উত্তর? হ্যাঁ যুদ্ধের ময়দানে শুধু, হ্যাঁ তিন নম্বর দুই বন্ধু না দুই দুই মানে শত্রু মিলন সাধনের জন্য মিথ্যা বলতে পারে, স্বামী স্ত্রী প্রেম বাড়ানোর জন্য মিথ্যা বলতে পারে, যুদ্ধের ময়দানে মিথ্যা বলতে পারে, খবর